মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ইচ্ছে করে ভারত ছেড়ে যাব মদিনায়, ইচ্ছে করে ভারত ছেড়ে যাব মদিনায়, টাকা পয়সা সোনা দানা নেই যে আমার হাই, পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায়, আর পয়সা থেকে সবার আশা পূরণ নাহি হয়, যার ডাকে সে যায় সে যায় মদিনায়, যার ডাকে সে যায় সে যায় মদিনায়, প্রভু ডেকে নাও আমারে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, মাঝ দরিয়ায় কি করি হাই করছি যে টলমল, ওই মাঝ দরিয়ায় কি করি হাই করছি যে টলমল, আর মোহাম্মদুর রসুল বলে ধরেছি যে হাল, তখন ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ে নীল দরিয়ার জল, হাঙ্গর কুমির আসছে তেড়ে ভয় করি না চল, কেন মোর মোহাম্মদের নাম নিলে, মোর মোহাম্মদের নাম নিলে যাবে বিপদ আপদ সরে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, মিষ্টি হাওয়ায় নোনতা জলে গা ছম ছম করে, ওই মিষ্টি হাওয়ায় নোনতা জলে গা ছম ছম করে, আর নীল জোনাকি জ্বালায় বাতি রাতের অন্ধকারে, খাকি খাকি পায়রা পাখি মাথার ধারে ঘোরে, বলে ও পাগলা তুই একলা যাবি কেমন করে, মুই নবীর আশিক মোর নিয়ে ছঠে, মুই নবীর আশিক মোর নিয়ে ছঠে, যাব দুনিয়ার মায়া ছেড়ে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে। মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, মিচকে হেসে বলছে সে গভীর জলের মাছ, ওই মিচকে হেসে বলছে সে গভীর জলের মাছ, এই ঘোর তুফানে তুই এখানে আগে দেখি বাঁচ, কেন মেঘলা হাওয়া আসা যাওয়া করছে নদীর বুকে, আর বিজলি ছটা ঘন ঘটা ভয় লাগে মোর দেখে, তখন তখন চোরা বালি কয় তখন চোরা বলে কয়, তখন চোরা বলে কয়, কারে সাধ্য কোথায় কে তোর নৌকা ডোবাবে রে মাঝি রে, মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে মাঝি রে, মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে। দুনিয়াদারি হেরা ফেরি আমি বুঝি না, এই দুনিয়াদারি হেরা ফেরি আমি বুঝি না, মোর নবীজির মুই যে ফকির যাব মদিনায়, কেঁদে কেঁদে বুক বেঁধে আছি তার আশায়, আমি কেঁদে কেঁদে বুক বেঁধে আছি তার আশায়, ও মইদুল তোর রসুল দেখা দেবের নিশ্চয়, তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, তুই নবীর আশিক দেখা দেবে ঠিক, মনের দরজা খুলে দে রে মাঝি রে, মোকে নিয়ে চল মোর নবীর দ্বারে, ও মাঝি পাল তুলে দে আর হাল ধরে নে, আমি যাব যে ও পারে মাঝি রে, মোকে নিয়ে চল মোর নবী দ্বারে। www.anibas.in